جی وعلیکم السلام. جہاد ہے جو نہیں امام ضروری, جہاد جہ تو چالو آسے امامو آسے, یعنی امام کے یہ جی بولیں وہ پولیس بسا آسے ریپورٹ کرار جن پیچھنے کیسے کہ আমি এটা বলি যে কাফেররা চিনে মুসলমানদের ইমাম কে, যে কাফেররা ভালো করে চিনে, যখনই একজন ইমাম শহীদ হয়ে যায় পরবর্তী ইমাম কে, কুফাররা পাগল হয়ে যায় খোঁজার জন্য, দেখেন নাই? এখন ইমাম আছে, পাইলে পান না পাইলে বস, যে দেখেন আপনার মধ্যে কাজ করতে থাকেন, করণীয় কি এইটাও লেখা আছে, মুজাহিদিন রেখে দিয়েছেন, যারা মুসলিম যারা কাজ করে তারা লিখে দিয়েছেন, আপনি কি করবেন? আমার ওই দিনকে আমি শরীফ বইটে পড়েন, লাস্টে দেখবেন যে আপনি কি করবেন, ৪৪টা কাজ দেওয়া, কয়টা কাজ, একটা দুইটা না, ৪৪টা কাজ দেওয়া হয়েছে, যেটা আপনি পারেন. এই যে দেখেন লাস্টে গিয়ে